والصلاه والسلام على رسوله الكريم وعلى اله وصحبه اجمعين. আমরা আলোচনা করছিলাম ধৈর্যশীলতা নিয়ে, কয়েকটা হাদিস ইতিপূর্বে আমরা আলোচনা করেছি, আরো কিছু হাদিস আমাদের সামনে বা আপনাদের সামনে পরিবেশন করা হচ্ছে, সেই সাথে কিছু মাসাইল তো আসবেই আর কিছু ব্যাখ্যা অবশ্যই। আনাস বিন মালিক থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সামিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলতে শুনেছি, ইন্নাল্লাহ আযজা জাল কা হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন বা আল্লাহ তাআলা বলেছেন, ইজাব তালাইতু আবদি বিহাবিবাতাইহি ফাসাবারা আউবাতুহু মিনহুমাল জান্নাহ। আল্লাহ তাআলা বলেছেন যে যখন আমি আমার বান্দাকে তার প্রিয়তম জিনিস দ্বারা অর্থাৎ চক্ষু থেকে বঞ্চিত করি, বান্দা সব থেকে প্রিয়তম জিনিস কি? চক্ষু, চোখের মতো বড় ধন মানব দেহে আর কিছু নেই। বাহ্যিকভাবে আপনার চোখই হচ্ছে সব থেকে বড় নিয়ামত, একটা হাত না থাকলে চলবে, দুটো হাত না থাকলেও চলতে পারে, কিন্তু চোখ দুটো না থাকলে পরে কত অসুবিধা। যদি আমি কোনো বান্দাকে অন্ধ করে দিই, জন্মান্ধ অথবা পরবর্তীতে যদি অন্ধ করে দিই, আর সে যদি তাতে ধৈর্য ধারণ করে, সৎ, তাহলে পরে তার বদলা কি? জান্নাত। এই চোখের বদলে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন, কিন্তু শর্ত হলো তাকে ধৈর্য ধরতে হবে এবং জান্নাতের আশা রাখতে হবে। আতা ইবনে আবি রাবাহ বলছেন, কাল আলী ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিস, তিনি বলছেন যে আলা উরিকা ইমরাআতাম মিন আহলিল জান্নাহ, ইবনে আব্বাস কাকে বলছেন? আতাকে, তোমাকে একটা জান্নাতি রমণী, জান্নাতি মহিলা দেখাবো? জান্নাতি মহিলা দুনিয়াতে এখনো চলে বেড়াচ্ছে, এখনো জীবিত, অথচ সে জান্নাতি। জান্নাতের খবর কোথেকে পাওয়া গেল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর কাছ থেকে। আমরা কাউকে জান্নাতি জান্নাতি ধারণা করলে হবে কি? না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াহির মারফতে যাকে জান্নাতি বলা হয়েছে আমরা তাকে নিশ্চিন্ত ভাবে জান্নাতি বলতে পারি, কিন্তু ওহি ছাড়া অন্য কেউ যদি দাবি করে জান্নাতি, কবরের উপর লিখে দিল জান্নাতি, জান্নাতবাসী অমুক, তাহলে কি জান্নাতি হবে সে? না। ইবনে আব্বাস বলছেন, তোমাকে কি একটি জান্নাতি মহিলা দেখাবো? কুলতু বালা, হ্যাঁ অবশ্যই দেখান, কে? হাযিহিল মারআতুস সাউদা, ওই দেখো ওই কালো মহিলা, কালো, তার রূপ নেই, কৃষ্ণাঙ্গ মহিলা, কিন্তু সে জান্নাতি। আর জান্নাতে গিয়ে সে কালো থাকবে? কালো থাকবে না, আর বুড়িও থাকবে না, কি ব্যাপার? আতাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই মেয়ে আল্লাহ নবীর কাছে এসেছিল, ফাকালাত, এসে বলল, ইন্নি উসরা, আমার মৃগী রোগ আছে, আমি মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাই, ফিট হয়ে যাই, বেহুশ হয়ে যায়, খেচাখিচি করি, আমি আমার খিচুনি রোগ আছে, ওয়াইন্নি আতাকাশ্যা বি রাসূলুল্লাহ, আর সেই সময়ে আমার কাপড় সরে যায়, দেহ থেকে আমার কাপড় সরে যায়, আমি বেপর্দা হয়ে যাই, ফাদউল্লাহ তাআলা লি রাসূলুল্লাহ, আল্লাহর কাছে আমার জন্য দোয়া করুন যেন আমার রোগটা ভালো হয়ে যায়। এখানে দুটো কথা বলা হলো, একটা কি রোগ, আর একটা সেই রোগের কারণে বেপর্দা হওয়া, কাপড় সরে যাওয়া, দুটো জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, ইনশিতি সাবারতি ওয়ালাকিল জান্নাহ, শোনো মহিলা, তুমি যদি চাও এই রোগে তুমি ধৈর্য ধারণ করবে, তাহলে তোমার জন্য রয়েছে এর বদলে জান্নাত, ধৈর্য ধরলে তুমি জান্নাত পাবে। ওয়াইনশিতি দাউতুল্লাহ তাআলা আন ইউআফিক, আর যদি চাও আমি আল্লাহর কাছে দোয়া করে দেবো, তোমার রোগ ভালো হয়ে যাবে, কোনটা চাও বলো? কিন্তু জান্নাতের গ্যারান্টি নেই, জান্নাত হবে না। আর যদি রোগ থাকা রোগ তুমি সবুর করো, রোগ নিয়ে রোগ মানে মেনে নিয়ে, তাহলে সেই সবুরের ফলে, সেই ধৈর্যের ফলে তোমার জন্য জান্নাত গ্যারান্টি। আল্লাহু আকবার, আল্লাহ নবী বলছেন তখন জান্নাত, তখন মহিলা কি বলবে, মহিলা কি বলবে? আমাদের মতো লোক হলে তো বুঝতেই পারছেন, হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বহু মানুষ আসতো বহু কিছু চাইতে, যদি এখতিয়ার দেওয়া হতো যে তুমি পাঁচতলা বিল্ডিং চাও না জান্নাত চাও, আমাদের মতো মানুষের বলে না পাঁচতলা বিল্ডিংটা হোক, দূরের পরে দূরের কথা পরে দেখা যাবে আল্লাহ করিম, তাই না? ওই যে এক বাদু কে এক বাদু আল্লাহ রসুলের কাছে মানে বাদু কোন উপকার করেছেন রাসুল্লাহ সাল্লামের, উপকার করার পর তুমি আমার কাছে এসো আমি তোমার উপকারের বিনিময় দেব। তো বাদু একদিন এলো, এসে বলল ইয়া রাসুল্লাহ আপনি যে ওয়াদা করেছেন আমাকে তো উপকারের বদলা কি চাও তুমি? বলছে একটা গাভী নটনি চাই। কি চাই? দেখলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে দিন দুনিয়ার বাদশাহ, তার কাছে দুনিয়া আখেরাতে দুই জিনিসই চেয়ে নেওয়া হয়। চাচ্ছে কি বাদু? বেদুইন চাইলো গাভী নটনি, বাস যার যেমন তোমরা কি বানী ইসরায়েলের বুড়ির মত হতে পারো না? বানী ইসরায়েলের বুড়ির কিসা কি হুজুর? বানী ইসরায়েলের বুড়ি হলো যে যখন মুসা আলাইহিসসালাম মিশর ছেড়ে পালিয়ে যাচ্ছিলেন বা চলে যাচ্ছিলেন হিজরত করে যাচ্ছিলেন, তখন ওহি হলো যে ইউসুফ আলাইহিসসালামের কবর না নিয়ে যাওয়া যাবে না, ইউসুফ আলাইহিসসালামের লাশ না নিয়ে যাওয়া যাবে না। এখন কবরের জায়গা চিনবে কে? কেউ বলতে পারল না যে কবর কোথায় আছে। তখন বলা হলো যে এক বুড়ি আছে, অনেক বয়স্কা বুড়ি, সেই বুড়ির কাছে খবর আছে ইউসুফের কবর কোথায় বলে দেবে। সেখানে যাওয়া হলো, মুসা আলাইহিসসালাম বললেন বুড়ি তুমি কি বলতে পারো ইউসুফ আলাইহিসসালামের কবর কোথায় আছে? তো বলছে হ্যাঁ আমি জানি আমি বলবো কিন্তু একটা শর্তে। বলছে বলো কি শর্ত মা? বলছে আমি আপনার সঙ্গে জান্নাত যেতে চাই। দেখলেন সব? আরে ইউসুফ একজন বুড়ি মানুষ, সে নবীর কাছে চাচ্ছে, দুনিয়া না আছে কি চাইল? আর তুমি আমার কাছে গাভীর নটনি নিয়ে সন্তুষ্ট, ইচ্ছা করলে তুমি জান্নাত চাইলে জান্নাত পেতে। বুড়িকে বলা হলো তুমি বলো তুমি কি চাও? কালো মহিলা তুমি জান্নাত চাও, রোগে ধৈর্য ধারণ করবে নাকি আমি আল্লাহর কাছে দোয়া করবো তোমার রোগ ভালো হয়ে যাবে? বুড়ি কেমন? আমাদের মতো ভেড়ি নারী না, নারীর সারি সর্বস্ব নারী না, এ হচ্ছে ওই নারী যারা দুনিয়াকে প্রাধান্য দেয় না আখেরাতকে প্রাধান্য দেয়। কি বললেন বুড়ি? বলল ফাকালাত আসবির, আসর আল্লাহ ঠিক আছে আমি জান্নাত চাই, আমি ধৈর্য ধরব আমি জান্নাত চাই। কিন্তু ইয়া রাসূল আল্লাহ একটা কথা কি হলো? ইন্নি আতাকাশ্যাফ ফাদউল্লাহ আল্লাহ আতাকাশ্যাফ, কিন্তু সমস্যা হলো আমি তো রোগে ধৈর্য ধরে নেব কিন্তু আমি যে বেপর্দা হয়ে যায় রাসূল আল্লাহ আমার দেহ থেকে কাপড় সরে যায় এটা আমি পছন্দ করি না, আল্লাহর কাছে দোয়া করুন যেন আমার কাপড় সরে না যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন যেন কাপড় সরে না যায়। দেখলেন মহিলা কি কাপড় সরে না যায়, রোগ আমি সহ্য করব কিন্তু আমার যেন বেপর্দা না হয়। আর আমাদের মহিলারা একটু সামান্য সর্দি লাগলেই তখন লিপস্টিক লাগিয়ে বলো গো আমাকে হাসপাতাল নিয়ে চলো, কিংবা নিজেই বেরিয়েছো ভ্যানিটি ব্যাগ নিয়ে হাসপাতালে চলে যাবে নিজেই, একটু সর্দি হয়েছে একটু জ্বর হয়েছে একটু গ্যাস হয়েছে পেটে ব্যথা, একটু সবুর করে না সবুর করবে না কি করবে? সঙ্গে সঙ্গে লিপস্টিক লাগিয়ে ভ্যানিটি ব্যাগ ঝুলিয়ে হাসপাতাল ছুটল, একা অথবা কাউকে নিয়ে, আবার কাউকে নিয়ে আবার দেওয়াতকে নিয়ে, দেওয়াত তো বলা ভুল তাই না, স্বামীকে নিয়ে যাকে যার সঙ্গে বিবাহ যায় তাকে নিয়ে হাসপাতালে যায়। ডবল ডবল পাপ করে মহিলা, বেপর্দা হয় ঘর থেকে বের হওয়ার জন্য ছটফট করে। আরে মহিলা কি বলছে তার উল্টো, আমি ধৈর্য ধরবো রোগে আমি যেন বেপর্দা না হই। আর আমাদের এই মহিলারা তারা রোগ হলে একটা সুযোগ পায় বাইরে যাওয়ার, পরপুরুষের সঙ্গে দেখা সাক্ষাৎ করার, কথাবার্তা বলার, পরপুরুষের পরশ নেওয়ার একটা সুযোগ পায়, ফলে তারা বের হয়ে যায় ঘর থেকে। অথচ জান্নাতি মহিলা কি বলছে? আমি আমি রোগ সহ্য করব, আমার দরকার নেই, আমি জান্নাত চাই কিন্তু তবে বেপর্দা আমি হতে চাই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য দোয়া করুন, দোয়া করলে মহিলা তাই হলো। এই হলো কি ধৈর্য ধরা, ধৈর্য ধরার প্রতিদান কি হলো তাহলে? জান্নাত। অন্য একটা হাদিস আব্দুর রহমান আব্দুল্লাহ বিন মাসুদ, আবু আব্দুর রহমান আব্দুল্লাহ বিন মাসুদ সবাই জানেন, তিনি বলছেন কাআন্নী আনজুরু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াহকি নাবিয়্যাম মিনাল আমবিয়া সালাওয়াতুল্লাহি ওয়া সালামুহু আলাইহি দারাবাহু কওমুহু ফাআদমাউহু ওয়া হুয়া ইয়ামসাহু আদ-দাম আন ওয়াজহিহি ইয়াকুলু আল্লাহুম্মা ফির লি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি একটা নবীকে নবী একটা নবীর কাহিনী শোনাচ্ছেন যে সেই নবীকে তার কওম তার জাতি মেরে রক্তাক্ত করে দিয়েছে, জাতি নবীকে মেরে রক্তাক্ত করে দিয়েছে, কি দোষে কি অন্যায়, শুধু বলেছিল আল্লাহ এক। আর জাতি কি বলে? আল্লাহ এক নয়। জাতি আল্লাহর সঙ্গে শরিক করে, শিরিক করে, মূর্তি পূজা করে, আর নবী বলেছেন আল্লাহ এক। এই অপরাধে তারা নবীকে মেরে রক্তাক্ত করে দিয়েছে। ওয়া হুয়া ইয়ামসাহু আদ-দাম আন ওয়াজহিহি, আর তিনি নিজের চেহারা থেকে খুন মুছছেন আর বলছেন আল্লাহুম্মা ফির লি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ গো তুমি আমার জাতিকে ক্ষমা করে দাও কারণ তারা জানে না, তারা আমাকে চেনে না, তোমার ব্যাপার জানে না বলেই আমাকে মারছে, এদেরকে ক্ষমা করে দাও। কত কথা বুঝেছিল তা? ওই যে এক গালে মারলে আর একটা গাল বাড়িয়ে দাও, পেতে দাও, খুব ফায়দা তুমি। এটা মক্কায় ছিল, মক্কায় এরকমই ছিল। আর এই নবীর যে ঘটনা আল্লাহ নবী বলছেন, হয়তো বা তিনি নিজের জন্যই বলছেন। কখন হয়েছিল তার চেহারা রক্তাক্ত? তাইফে তো পায়ে রক্তাক্ত হয়েছে, পা রক্তাক্ত হয়েছিল। কোথায়? ওহুদ যুদ্ধে। ওহুদ যুদ্ধে তার এই মাথার যে খুদ যাকে বলা হয়, কি বলে, হেলমেট, হেলমেট, এই হেলমেটের কড়া এসে গেঁথে যায়, তার দাঁত ভেঙে যায়, চারটে না দুটো দাঁত ভেঙে যায়। সেই দাঁত ভেঙে যাওয়ার ফলে সব চেহারা রক্তাক্ত হয়। আর অবশ্য তিনি সেই সময় বলেছিলেন যে কাইফা ইফলিহু কওমুন, বা কিভাবে কিভাবে সেই জাতি পরিত্রাণ পেতে পারে যে তাদের নবীকে রক্তাক্ত করে। আর সেই সময়ে যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা এই ছিল যে এই জাতির শাস্তি হওয়া উচিত, কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ নবীর হাতে কিছু ছিল না। আল্লাহ নবী ইচ্ছা করলে, যদি ইচ্ছা করতেন এদেরকে নিষ্পৃষ্ট করা হোক, আল্লাহর কাছে দোয়া করে নিষ্পৃষ্ট হয়ে যেত। আল্লাহর পক্ষ থেকে মদিনা থেকে বেরিয়ে আসা দরকারই ছিল না, মদিনা ঘরে বসে বসে দোয়া করে দিতেন বাস, তাই না? কিন্তু দোয়া সবসময় আল্লাহর কাজে, আল্লাহর কাছে কবুল হয় না বা কাজে লাগে না। এই সময় যাও নবী, তুমি বের হয়ে যাও, তোমাকে জেহাদের অনুমতি দেওয়া হলো, তুমি জেহাদ করো। এই সময় দোয়াতেই সব পিছে যাবে না। নবীর মনে মনে ইচ্ছা ছিল যে জাতি শাস্তি পাক, কিন্তু আল্লাহর পক্ষ থেকে বলা হলো লাইসা লাকা মিনাল আমরি শাই, লাইসা লাকা মিনাল আমরি শাই, নবী তোমার হাতে কিছু নাই, আমি ইচ্ছা করলে তোকে ক্ষমা করতে পারি, ইচ্ছা করলে শাস্তি দিতে। আল্লাহর ইচ্ছা আলাদা আর নবীর ইচ্ছা আলাদা। আল্লাহর ইচ্ছা ছিল যে এই জাতি, যে জাতি এখনো পর্যন্ত নবীর বিরুদ্ধে যুদ্ধ করছে, নবীকে রক্তাক্ত করছে, তাদের মধ্যে অনেকেই কি হবে, আহা, যে হিন্দ আল্লাহর নবীর চাচার কলিজা বের করে চিবিয়েছে, সেই হিন্দ পরবর্তীতে মুসলমান হয়েছে না হয়নি? আবু সুফিয়ান কমান্ডার মুসলমান হয়েছে না হয়নি? আর তারপরে কমান্ডার হয়ে কাফেরদের বিরুদ্ধে লড়াই করেছেন না করেননি? সুতরাং আল্লাহর ইচ্ছা এক আর নবীর ইচ্ছা একটাই, বলে লাইসা লাকা মিনাল আমরি শাই। সেই কাহিনী বলছেন ধৈর্য ধরতে হবে, ধৈর্য, এই নবী ধৈর্য ধরেছিলেন। সুতরাং প্রত্যেককেই ধৈর্য ধরা উচিত আর ক্ষমা করা উচিত, যাদেরকে ক্ষমা করা যায় তাদেরকে ক্ষমা করা উচিত। অন্য এক হাদিসে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু আবু হুরায়রা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম ওয়ালা হাজান ওয়ালা আযা ওয়ালা গাম হাত্তা আশ-শাওকাতু ইউশাকুহা ইল্লা কাফারাল্লাহু বিহা মিন খাতায়াহ। মুত্তাফাকুন আলাইহ। বলছেন মুসলিমকে যে কোনো ক্লান্তি, শান্তি, অসুখ, চিন্তা, শোক, এমনকি তার পায়ে যে কাঁটা ভোকে, কাঁটা লাগে, কাঁটা ভুগলেও তো কষ্ট হয়, কাঁটা ভুগলেও আল্লাহ তাআলা এর মাধ্যমে, এর বিনিময়ে তার গোনাহের কাফফারা করে দেন, গোনাহ কাফফারা করে দেন, গোনাহ মাফ হয়ে যায়। একটা কারা ভুগেছে, গোনাহ মাফ, আল্লাহ তাআলা যার গোনাহ মাফ করার ইচ্ছা করেন তাকে এইভাবেই বিভিন্ন প্রকারে মাফ করেন। একটা অজুহাত হলেই হলো, ওই যে কুকুরকে পানি পান করিয়ে বেশ্যা ক্ষমা পেয়ে গেল। রাস্তা দিয়ে হাঁটছিল, রাস্তাতে একটা গাছের গাছ পড়েছিল অথবা গাছের ডাল অথবা কাঁটা পড়েছিল, হ্যাঁ, তার ফলে সে কাঁটা সরিয়ে দেওয়ার ফলে কি হল, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিলেন, জান্নাত দিলেন। একটা অজুহাত চাই, আল্লাহর ক্ষমা নেওয়ার জন্য একটা বাহানা চাই, আল্লাহ মাফ করে দেবেন। একটা কাঁটা পর্যন্ত যদি ভোকে তাতে কি হয়ে যায়, আর যদি মানুষের জ্বর হয় তো কি হয়, জ্বর হয়ে যাবে ইনশাআল্লাহ, গুনাহ থেকে পাক সাফ হয়ে যাবে। অন্য এক হাদিস ইবনে মাসউদ থেকে বর্ণিত, তিনি বলছেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহির কাছে গেলাম, ওয়া হুয়া ইউআক, তখন তিনি জ্বরে কাঁপছিলেন, জ্বর ভুগছিলেন। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা তুআকু ওয়াকান শাদীদা, আমি বললাম, হে আল্লাহর রসুল, আপনার যে প্রচন্ড জ্বর, এ তো অনেক জ্বর। সাধারণ ব্যক্তির যে জ্বর হয় তার ডবল, আমার জ্বর তোমাদের থেকে ডবল হয়। আজরাইন, তা আমি বললাম, তাহলে কি এই জন্যই আপনার ডবল সব, ডবল প্রতিদান? কারা আজাল, তিনি বললেন, হ্যাঁ, জালিকা কাজালিক, মা মিন মুসলিমিন ইউসিবুহু আযান শাওকাতুন ফামা ফাওকাহা ইল্লা কাফফারাল্লাহু বিহা সাইয়্যাতিহি ওয়া হুত্তাত আনহু যুনুবুহু কামা তাহুত্তু শাজারাতু ওয়ারাকাহা, মুত্তাফাকুন আলাইহ। তারপরে হাদিসটা কি বললেন, সবারই জন্য, যদি কোন মুসলিমকে কোন কষ্ট পৌঁছে, কাঁটা লাগে, কাঁটা ভুকে, অথবা তার চেয়েও কঠিন কষ্ট হয়, আল্লাহ তাআলা এর কারণে তার পাপ সমূহকে মোচন করে দেন এবং তার পাপ সমূহকে এইভাবে সেইভাবে ছড়িয়ে দেন যেভাবে গাছ বা হাওয়া গাছের পাতাকে ঝরিয়ে দেয় বসন্তকালে। বসন্তকালে গাছের পাতা যখন হলুদ হয়ে যায়, হাওয়া একটু লাগলে কি হয়, ঝরঝর ঝরঝর করে পাতা গাছ থেকে পড়ে যায়। মানুষের যখন এই শ্রেণীর কোন কষ্ট হয়, অসুখ হয়, তখন তার গুণাগুলিও তার কাছ থেকে এইভাবে ঝরে পড়ে যায়। তবে শর্তটা কি, বর্ণনা কিসের চলছে, ধৈর্য, ধৈর্য আর নিয়ত, আর সাবরু ওয়াল ইহতিসাব, ধৈর্য ধরতে হবে আর নিয়ত করতে হবে যে আমার এই অসুখের ফলে, আমার এই কষ্টের ফলে আমার গুনাহ চলে যাবে। অন্য একটি হাদিস আবু হুরায়রা হাদিস, তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব মিনহু, আল্লাহ তাআলা যার মঙ্গল চান তাকে দুঃখ কষ্ট দেন। দেখছেন, আল্লাহ আমি কি অপরাধ করলাম আমাকে কষ্ট দিলে, না, তোমার অপরাধের জন্য কষ্ট নয়, আল্লাহ তোমাকে ভালোবাসেন বলেই তোমাকে কষ্ট দিচ্ছে, তোমার মঙ্গল চান বলেই তোমাকে কষ্ট দিচ্ছে। মঙ্গল চান, তোমার পাপ আছে, সেই পাপটা দূর হয়ে যাক, অথবা বললাম যে পাপ না থাকে, কোন জরুরি নাই যে পাপের জন্যই শাস্তি বা আপনার বিপদ আসবে। কি জন্য বিপদ আসে, পরীক্ষার জন্য বিপদ আসতে পারে, আপনি খাঁটি কি না তা যাচাই করার জন্য কষ্টি পাথরে ঘষতে হয় অথবা সোনাকে আগুনে পোড়াতে হয়, তবে বোঝা যায় যে খাঁটি নকল নাকি এতে ভেজাল আছে। ভেজাল বেছে নেওয়ার জন্য, ওতে যে মিশ্রণ আছে সেই মিশ্রণকে দূরীকরণের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কষ্ট দেন। আবু হুরায়রার হাদিস, আরেকটা হাদিস, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোন কষ্টের কারণে তোমাদের কেউ যেন পক্ষ নই মৃত্যু কামনা না করে। মৃত্যু কামনা বোঝেন? আল্লাহ গো তুমি আমাকে বাঁচিয়ে নাও, আমি বড় কষ্ট পাচ্ছি, আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে নাও। চলবে চলবে না, দরকার চলবে না, চলবে না, চলবে না। বর্তমানে একে করুণা মৃত্যু বলা হয়। করুণা মৃত্যু কাকে বলে? বুড়ি বা বুড়ো ঘরে আছে, কেউ তাকে পাত্তা দেয় না, কেউ তাকে দেখে না। হ্যাঁ, এই জন্য তো বৃদ্ধ খোঁয়া গুলো হয়েছে, ওই যে আশ্রম বৃদ্ধাশ্রম। এখন তো সরকারের সরকার ব্যবস্থা করছে, সেখানে হয়তো তারা যে যার যেমন আছে। তবে কি ইসলামী বৃদ্ধাশ্রম আছে কোথাও? সেখানে ওই গান বাজনা বুড়ো বুড়ি দেখবেন নাচছে কি করছে, হ্যাঁ সেরকম আছে। কিন্তু যারা বৃদ্ধাশ্রমে যায় না, যেতে চায় না, তারা বাড়িতেই থাকে, বাড়িতে বইয়ের লাঞ্ছনা খায়। বড় বউ, মেজো বউ, ছোট বউ এক এক রকমের লাঞ্ছনা খায় বউদের কাছ থেকে। ছেলেরা তাকিয়ে দেখে না, এই বুড়ি বিড়বিড় করিস না, আমার এমনি ব্যস্ত। নাতি নাতনিরাও তাকিয়ে দেখে না, শীতের কাপড় পায় না, কষ্টের সময় কষ্ট লাঘব হয় না, সময়ে দুটো খাবার পায় না, আবার অনেক সময়ে অসুখের দোহাই দিয়ে খাবার দিতে চায় না, বউরা তাকে কষ্ট দেয় নানাভাবে। এরা তখন করুণা মৃত্যু কামনা করে। করুণা মৃত্যুটা কি? এই আত্মহত্যা, আত্মহত্যা। এবার আত্মহত্যা নিজে করলে না আত্মহত্যা হয়, কিন্তু তারা করুণা ভিক্ষা করে যে আমার যদি এমনিই কোনো ভাবে মৃত্যু হয়ে যায় তা সেটাই হচ্ছে ভালো, মরলে বেঁচে যাব। এখন বড় কষ্ট পাচ্ছি, মরলে মারা গেলে বেঁচে যাব। এইভাবে বুদ্ধ বুদ্ধি বৃদ্ধরা বা তারা কি করে? মৃত্যু কামনা করে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? খবরদার, কোন কষ্ট এলে সেই কষ্টের কারণে মৃত্যু কামনা করো না। আর কি হুজুর, এই শ্রেণী কোন দোয়াই করা যাবে না? কি বলে দোয়া করা যাবে? যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন কানা লা বুদ্দা ফাইলান, যদি একান্তই করতেই হয়, যদি একান্ত করতেই হয় এই শ্রেণীর দোয়া, তাহলে কি করো? তাহলে আল্লাহর কাছে এই বলে দোয়া করো, আল্লাহুম্মা আহিনি মা কানাতিল হায়াতু খায়রান লি ওয়া তাওয়াফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রান লি। খবরদার ডাইরেক্ট সরাসরি আল্লাহকে বলো না যে আল্লাহ আমাকে মৃত্যু দাও, মরণ দাও, আমি মরতে চাই, আমাকে মরণ দাও, আমাকে মরণ দাও না। আপনারা শুনেছেন, সত্য একটা ঘটনা বলবো, সত্য ঘটনা। যদিও এই দোয়া নিষেধ, তবুও এক মহিলা, এক তরুণী, এক যুবতী, তার বিয়ে হচ্ছিল না যৌতুকের কারণে, তার বাপ আর দাদা বিয়ে দিতে পারছিল না, বারবার আঘাত খাচ্ছে যৌতুক দিতে পারবে না বলে সেই মহিলার বিয়ে হচ্ছে না। অথচ মহিলা, সেই যুবতী তাহাজ্জুদ গুজার, তাহাজ্জুদের নামাজে আল্লাহর কাছে একদিন কেঁদে বাপ আর দাদার অবস্থা দেখে কেঁদে কেঁদে দোয়া করছে, আল্লাহ গো আমার আর বিয়ের দরকার নেই, আমার স্বামীর সংসারের দরকার নেই, আমার সংসার করার দরকার নেই, আমার দুনিয়ার দরকার নেই, তুমি আমাকে তুলে নাও, আল্লাহ তুমি আমাকে তুলে নাও। বার বার বার বার কেঁদে কেঁদে কেঁদে কেঁদে যখন দোয়া করছে, শেষকালে এক সাপ এসে তাকে দংশন করছে এবং দুনিয়া থেকে চলে যাচ্ছে। তার মানে তার দোয়া কবুল হয়ে যাচ্ছে। করুণা মৃত্যু মানে দুনিয়ার জ্বালা থেকে, আমি আমার জ্বালা তো ভুগছেই, আর আমার দায়ে আমার বাপ, আমার দাদা তারাও ভুগছে, আমার মা কখনো কখনো আমাকে, আর মেয়ে হলেই তো বুঝতে পারছেন এখন কি অবস্থা, যৌতুকের জন্য যৌতুকের দায়ে কত ঘরে অশান্তি, বধুকে বউকে পুড়িয়ে মারা হচ্ছে, বিষ খাইয়ে মারা হচ্ছে, গ্যাস খুলে দিয়ে নাটক করে তাকে মারা হচ্ছে, মেরে তারপরে টাঙিয়ে দেওয়া হচ্ছে, কিসের জন্য? শুধু যৌতুকের জন্য। এইভাবে বহু মহিলা আছে যে স্বামীর কাছে যে লাঞ্ছিত, লাঞ্ছিতা, শ্বশুর শাশুড়ির কাছে লাঞ্ছিতা, এবং মা বাপের কাছেও যখন গঞ্জনা ভর্ষণা শুনে তখন যে জীবন থেকে নিরাশ হয়ে যায়, আর তখন সে কামনা করে যে আল্লাহ তুমি আমাকে মেরে ফেলো, মরণ দাও। আত্মহত্যা করলে মহাপাপ, ও তো আলাদা কথা, কিন্তু আল্লাহর কাছে মরণ চেয়ে নেওয়া, নিজে না মরে আল্লাহর কাছে মরণের দোয়া করা, এই শ্রেণীর মহিলা দুর্বল। আল্লাহ সুসাল্লাম বলছেন, দুই শ্রেণীর জন্য আমি তোমাদেরকে গুনার কথা বলে দিচ্ছি, স্মরণ করিয়ে দিচ্ছি, প্রথম হচ্ছে এতিম, দ্বিতীয় হচ্ছে দুর্বল মহিলা। সুতরাং এদের ব্যাপারে তোমরা সচেতন থাকো, সতর্ক হও, খবরদার এদেরকে কষ্ট দিও না। কিন্তু সমস্যা হচ্ছে, এক অপরিচিত এক পরিবেশের মহিলা বধূ হয়ে তোমার ঘরে এসেছে, সেই বধূ স্বামী চায় তার মতো হতে হবে। এখন মুশকিল হচ্ছে কি, যে তাদের দুজনের মিল কি আছে, স্বামীর এক মন স্ত্রীর মন যদি অন্যরকম হয়, স্বামী একরকম চায় স্ত্রী তো অন্যরকম হয়, অটোমেটিক পছন্দ করবে না, কিন্তু বিয়ে হয়ে গেছে বাধ্য হয়ে। আর ইচ্ছা ছিল শ্বশুর একটা মোটর সাইকেল দেবে, শ্বশুর পাচ্ছে না, হ্যাঁ একটা দাব্বাক দেবে, একটা বাইক দেবে পাচ্ছে না, ফ্রিজ দেবে পাচ্ছে না, তখন আস্তে আস্তে মা কান ভারী করছে ছেলের, বাপ কান ভারী করছে ছেলের, পাড়া প্রতিবেশী ছাঁকচুন্নি মহিলারা কান ভারী করছে, আসে কান ভারী করার ফলে ছেলে কান ভারী হয়ে তখন বউয়ের উপরে বিরূপ হচ্ছে, বউকে বলতে বলতে বউ তখন দেখছে স্বামীও যার কাছে সর্বশেষ আশা সেও আমাকে ভুল বুঝছে, সেও আমাকে ভালোবাসছে না, তখন সে আর কি করতে পারে, শেষকালে শেষকালে মরণের পথ বেছে নেয়, অথবা ওই করুণ মৃত্যু কামনা করে, করুণার মৃত্যু, আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তুমি আমাকে তুলে নাও, আমার সংসার আর দরকার নেই। কিন্তু ভুল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খবরদার এইরকম দোয়া করবে না, যদি একান্তই প্রয়োজন হয়, একান্তই এত কষ্ট হয় তোমার সংসারে, তাহলে তোমার তোমার মরণ জীবন আল্লাহর হাতে সবে দিয়ে বলো আল্লাহ গো তুমি আমাকে জীবিত জীবিত রাখো, যদি জীবন আমার ভালো হয়, বেঁচে থাকা যদি আমার জন্য কল্যাণকর হয় তাহলে আমাকে বাঁচিয়ে রাখো, আর যদি মরণ আমার জন্য ভালো হয় আল্লাহ তাহলে আমাকে মেরে ফেলো, আমাকে মৃত্যু দাও, আমাকে মৃত্যু দাও, কখন, যদি মরণ আমার জন্য ভালো হয়, এই বলে দোয়া করা যাবে। ডাইরেক্ট বলা হবে না যে আল্লাহ আমাকে মরণ দাও, আমি আর বাঁচতে চাই না, কারণ আপনি আপনার জীবন ভালো না মন্দ আপনি জানেন না, এই জন্য আল্লাহর উপরে সবে দিয়ে বলতে হবে আল্লাহ যদি আমার এই জীবন ভালো হয় বাঁচিয়ে রাখো, আর যদি মন্দ হয় তাহলে তুলে নাও আমাকে, আমার আর জীবন দরকার নেই, আমার বেঁচে থাকার দরকার নেই। কত বড় করুণ দোয়া, কোন মানুষ এই দোয়া করতে পারে, একান্ত অবহেলিত বুড়ো বুড়ি বাড়িতে, আর না হয় একান্ত লাঞ্ছিত অপমানিত ওই বধু, যে বধু বা যে বউ শ্বশুর বাড়িতে এই শ্রেণীর লাঞ্ছনা গঞ্জনা শুনে থাকে এবং অত্যাচারিতা হয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, আল্লাহ তাআলা আমাদেরকে সেই মানে তৌফিক দেন যাতে করে আমরা এই শ্রেণীর কোন অত্যাচার কোন মহিলার প্রতি কিংবা কোন এতিমের প্রতি না করি। অন্য একটি হাদিস আব্দুল্লাহ ইবনে খাব্বাব বিন আরাত তিনি বলছেন শাকাউনা ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসিদুন বুরদাতান লাহু ফি যিল্লিল কাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা কাবা শরীফের ছায়াতে তার নিজের একটি চাদরকে এভাবে গুটিয়ে ঠেস দিয়ে তার চাদরের উপরে ঠেস দিয়ে বসে আছেন, হেলান দিয়ে বসে আছেন। আব্দুল্লাহ ইবনে খাব্বাব বলছেন ফাকুলনা আমরা বললাম আলা তাস্তানসিরুনা লানা আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য সাহায্য প্রার্থনা করবেন না, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না, তার মানে অধৈর্য হচ্ছে তাই না, তার জন্য তো কখন দোয়া চাওয়া হয়, কখন ডাক্তারখানা যাওয়া হয়, অধৈর্য হয়ে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে যে আল্লাহ আল্লাহ রাসূল আমাদের জন্য কি দোয়া করবেন না। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কাদ কানা মান ক্বাবলাকুম ইউখাযুর রাজুলু ফায়ুহফারু লাহু ফিল আরদি ফায়ুজআলু ফিহা সুম্মা ইউতা বিল মিনশারি ফায়ুদাউ আলা রাসিহি ফায়ুজআলু নিসফাইন। তুমি কি জানো তোমাদের পূর্বেকার মুমিন লোকেদের এই অবস্থা ছিল যে একটি মানুষকে ধরে আনা হতো কিসের জন্য, মুসলমান হয়েছে বলে, অন্যায়টা কি মুসলমান হয়েছে বলে ধরে আনা হতো, তার জন্য গর্ত খুঁড়ে তাকে তার মধ্যে পুঁতে রাখা হতো, কোথায় গর্তে কোমর পর্যন্ত পুঁতে পুঁতে দেওয়া হতো, অথবা তার মাথার উপর করাত চালিয়ে তাকে দুখণ্ড করে দেওয়া হতো এবং দেহের মাংসের নিচে হাড় পর্যন্ত লোহার চিরুনি চালিয়ে শাস্তি দেওয়া হতো, কিন্তু কঠোর পরীক্ষা তাকে তার দিন থেকে ফেরাতে পারত না, যা করবে করো কিন্তু আমি ইসলাম ছাড়ছি না। ওই শুনলেন সেদিনে আসহাবুল উখদুদের খবর, হ্যাঁ বিসমি রব্বি হাযাল গোলাম রব্বিল গোলাম শুনলেন সেদিনে, যে যতই কষ্ট দেওয়া হোক তবু আমি ইসলাম ছাড়ব না, যাই যাবে যান তবুও ছাড়ব না, ইমান ইমান আমার অমূল্য ধন, ইমান অমূল্য ধন আল্লাহ যারে দেন, সুতরাং ইমান আমি নষ্ট করতে পারি না, আমার জান চলে যায় যা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা অহরিকতা, তুমি খবরদার আল্লাহর সঙ্গে শরীক করবে না যদিও তোমাকে হত্যা করে দেওয়া হয় এবং পুড়িয়ে দেওয়া হয়, হত্যা করে দেওয়া হয় অথবা পুড়িয়ে দেওয়া হয় তবুও আল্লাহর সঙ্গে শরীক করবে না। সুতরাং তোমরা কেন তাড়াতাড়ি করছো, তোমাদের এই কষ্টের জন্য, এই কষ্টের জন্য শুধু তোমরা আল্লাহর কাছে দোয়া করতে বলছো, পূর্বে তো এরকম করা হতো, অথচ তারা ধৈর্য ধরতেন, তারা ধৈর্য ধরার পর সাথে সাথে তারা কি করতেন আল্লাহর কাছে সবের আশা করতেন এবং ইসলাম থেকে ফিরতেন। আল্লাহর কসম, আল্লাহ নিশ্চয়ই এই ব্যাপারটি মানে দীন ইসলামকে এমন সুসম্পন্ন করবেন যে একজন আরোহী সানা থেকে হাজরে মাউত একাই সফর করবে, সানা থেকে হাজরে মাউত একাই সফর করবে, আর সে রাস্তায় আল্লাহ এবং নিজ ছাগলের উপর নেকড়ে বাঘ ছাড়া তাদের আক্রমণ ছাড়া অন্য কাউকে ভয় করবে না। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, কিন্তু তোমরা তাড়াহুড়ো করছো। এমন সময় আসছে যে সময়ে তোমরা এমন নিরাপত্তা পাবে, দিন এমন ভাবে প্রচার হবে যে যার ফলে তোমাদের এত নিরাপত্তা আসবে যে যদি কেউ সানা থেকে খাদরে মৌত যায়, রাস্তার মাঝে যদি কোনো মহিলা একা যায়, সে মহিলা ভয় করবে না, বা কোনো আরোহী সওয়ারি ভয় করবে না। কিসের ভয় করবে না? চোর ডাকাতের ভয় নেই। হ্যাঁ, এখন দেখেন লক্ষ লক্ষ টাকা নিয়ে যান, কোনো ভয় আছে? রাত্রে রাত বারোর সময় লক্ষ লক্ষ রিয়াল নিয়ে রিয়াল যান, কোন সমস্যা আছে? আল্লাহ আকবার। কিন্তু আমাদের দেশে একটু গন্ধ পেলি হলো দিনের বেলা তো সেই নেবে, তাই না? এই কি বলে এটাকে, ওই যে মেশিন থেকে টাকা বের করে নিয়ে যেমনি সাইকেলে চড়ছে তাকে ছিনিয়ে নিচ্ছে, ব্যাংক থেকে টাকা বের করে এটিএম, এটিএম থেকে টাকা বের করে নিয়ে যেমনি গাড়িতে উঠছে ছিনিয়ে নিচ্ছে, আর সঙ্গে সঙ্গে ডাকা দিয়ে ডাকা দেশে ডাকাত নিয়ে চলে যাচ্ছে। এই হলো আমাদের দেশের অবস্থা। কিন্তু আমাদের এখানে বর্তমানে সেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী কি হয়ে গেছে? সত্য হয়ে গেছে, সেই বাণী সত্য হয়ে গেছে। সুতরাং তোমরা তাড়াতাড়ি করো না, অধৈর্য হইও না, এমন এক সময় আসছে। সুতরাং দেখা গেল কি, আস্তে আস্তে মদিনায় হিজরত হলো, মদিনায় হিজরত হয়ে মদিনায় কায়েম হলো, কি কায়েম হলো? ইসলামী রাষ্ট্র কায়েম হলো। তারপর ধীরে ধীরে ধীরে ধীরে সেই রাষ্ট্র বড় হল এবং সাহাবাদের জামানায় হাতে নেই, তবে আমাদেরকে মানুষকে হিদায়ত করে দিতে হবে, মানুষকে পথ দেখিয়ে দিতে হবে। হিদায়ত কে করবেন? হিদায়ত কার হাতে আছে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। তুমি যাকে ইচ্ছা নবী হিদায়ত করতে পারো না, পারলে না চাচাকে হিদায়ত করতে, তুমি যাকে ইচ্ছা তাকে হিদায়ত করতে পারো না, আমি যাকে ইচ্ছা তাকেই হিদায়ত করবো। সুতরাং আমাদের কাজ কি? কেবল পথ দেখিয়ে দেওয়া, হিদায়ত করা মানুষকে, কিন্তু হওয়ার ব্যাপারটা তার হাতে, আল্লাহর হাতে। এ কথা বলা ঠিক নয় যে হ্যাঁ তুমি একদিন থাকলে হে কি করলে, তুমি এখানে দাওয়াতের কাজ করছো এতদিন, হ্যাঁ 20 বছর ধরে কাজ করছো, কটা মানুষ হিদায়ত করেছো? হিদায়ত কার হাতে আছে? আমার হাতে আছে নাকি? আল্লাহর হাতে হিদায়ত আছে। আল্লাহ যাকে হিদায়ত দেবে সে পাবে। আমার কাজ আমি করে যাচ্ছি, আমার কাজের ত্রুটি তুমি বলো, যেভাবে কোরআন হাদিস আছে সেইভাবে কোরআন হাদিস আমি বর্ণনা করে যাচ্ছি, কেউ মানল না মানল সে দায়িত্ব আমার না, কাউকে জোর করে মানানোর দায়িত্ব আমার না। আল্লাহ তাআলা যাকে হেদায়েত দেবেন সেই কেবল হেদায়েত পাবে। অন্য এক হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বলছেন, লাম্মা কানা ইয়াউমু হুনাইন, হুনাইনের দিন, আসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসান ফিল কিসমাহ, যখন গানিমাত ভাগ করলেন তখন কিছু লোককে বেশি দিলেন অথবা তাদেরকেই দিলেন। আকরা বিন হাবিস মিয়াতা মিন আল ইবিল, আকরা বিন হাবিস নামে এক লোককে 100টা উট দিলেন। আতা ওয়াইনা ইবনে হিসন মিসলা যালিক, আর ওয়াইনা ইবনে হিসন কে তার মতই মানে 100টা উট দিলেন। অনুরূপ আরবের আরো কিছু সম্ভ্রান্ত মানুষকেও সেদিন মাল বন্টনে প্রাধান্য দিলেন। এ দেখে একটি লোক বলল, আল্লাহর কসম এই বন্টনে আল্লাহর কসমে এই বন্টনে ইনসাফ করা হয়নি এবং এতে আল্লাহর সন্তোষ লাভের ইচ্ছা করা হয়নি। কাকে বলা হচ্ছে? হায় হায় হায় কত দুর্ভাগা এলো, কাকে বলছে? অধৈর্য হয়ে আমাদেরকে দিচ্ছে না, ওদেরকে সব দিয়ে দিল, কিন্তু কেন দিচ্ছে এটা খেয়াল না করে বেচারি অধৈর্য হয়ে বলে দিল, আল্লাহর কসম এই বন্টনে ইনসাফ করা হয়নি। আরে আল্লাহর নবী যদি ইনসাফ না করে তো কে করবে রে? যদি আল্লাহর নবী ইনসাফ না করেন তো করবে না কে? আল্লাহর সন্তুষ্টি যদি আল্লাহর নবী না চান তো আর কে চায়, আর তার কে চাইবে? ইবনে মাসুদ বলছেন, আমি বললাম আল্লাহর কসম নিশ্চয়ই আমি এই সংবাদ আল্লাহ রসুল সাসনকে দেব। শুনেছেন কে? ইবনে মাসুদ গে আল্লাহ রসুল সাসনকে। অতএব আমি তার কাছে এই সংবাদ পৌঁছে দিলাম, যা সে বলল, ফলে তার চেহারা পরিবর্তিত হয়ে এমনকি লাল বর্ণ হয়ে গেল। দেখেন এখানে খেয়াল করুন, চুগলখোর কাকে বলে? এখানে ইবনে মাসুদ চুগলখোরি করলেন না? না, এটা বিশাল ব্যাপার, রাষ্ট্রের ব্যাপার, রাষ্ট্র নেতার বিরুদ্ধে এরকম হচ্ছে। হ্যাঁ, এটা যদি সংশোধন না করা হয় সর্বনাশ বেড়ে যাবে। দমন করার জন্য রাষ্ট্র নেতাকে সংবাদ দিতে হবে, খবর দিতে হবে। যেমন উদাহরণস্বরূপ বলি, এখানে যদি কোথাও দেখছেন যে বোম বানছে, এই বোম বেঁধে কি হবে, জামায়াত কাবিরকে ফাটিয়ে দেওয়া, আপনি বুঝতে পারছেন, কিংবা অমক ঘরে ডাকাতি করা হবে, সেই সময় গোপনে গোপনে কি পুলিশকে খবর দেবেন না? নাকি শুকুল ফেরি হবে? হ্যাঁ না, সুতরাং যদি এই শ্রেণীর খবর দেওয়া হয় তো এগুলো হচ্ছে জায়েজ, বৈধ, বরং ওয়াজিব অনেক সময়, ইসলামের খাতির, ইসলামের দিন রক্ষার জন্য এগুলো জায়েজ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এই খবর শুনে চেহারা পরিবর্তিত হয়ে গেল, এমনকি তিনি লাল বর্ণ হয়ে গেলেন। অতঃপর তিনি বললেন, যদি আল্লাহ তার রসুল ইনসাফ না করেন তাহলে আর কে ইনসাফ করবে? অতঃপর তিনি বললেন, আল্লাহ মুসাকে রহম করুন, তাকে এর চেয়ে বেশি কষ্ট দেওয়া হয়েছিল কিন্তু তিনি ধৈর্য ধারণ করেছিলেন। অবশেষে ইবনে মাসুদ বলছেন, আমি মনে মনে বললাম যে আমি এরপরে কোন কথা তার কাছে পৌঁছাব না। মুসাকে খুব কষ্ট দেওয়া হয়েছিল, তাই না? এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কি বলছেন, আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আযাউ মুসা, ইমানদাররা তোমরা তাদের মতো হইও না যারা মুসাকে কষ্ট দিয়েছিল। মুসাকে কষ্ট দিয়েছিল যে মুসা হচ্ছে পুরুষত্বহীন ইত্যাদি ইত্যাদি বলে বহু বহু কিছু বলে কষ্ট দিয়েছিল, তাই না? তারপরে তিনি একদিন গোসল করতে গেলেন কাপড় রেখে, আর পাথর কাপড় নিয়ে পালিয়ে গেল। তখন মুসা বলতেন, সবই হাজার সবই আমার কাপড়টা দাও। তারপর লোকের সামনে তিনি উলঙ্গ অবস্থায় পৌঁছে গেলেন, তখন লোকে দেখলো যে না, পুরুষত্বহীন তিনি নন। তো এই যে ঘটনা আছে যেখানে আল্লাহ তাআলা বলেছিলেন, বললেন যে আল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আযাউ মুসা, তাদের মত হয়ে না যারা মুসাকে কষ্ট দিয়েছে, মানে যে অপবাদ দিয়ে কাউকে কষ্ট দিও না, যে ওই লোকটা অমুক অথচ সে তা নয়, সে কষ্ট পাবে না? পাবে না, খবরদার তাদের মত হয়ে না। তারপর আল্লাহ বলছেন, ইয়া আল্লাযীনা আমানু তাকুল্লাহ, ইমানদাররা আল্লাহকে ভয় করো, কুলু কাউলান সাদিদা, সঠিক কথা বলো। আর কি কথা বলো? সঠিক কথা বলো, খবরদার টেড়া বেকা, হ্যাঁ খবরদার, বাজে কথা বলো না, ফালতু কথা বলো না, অপবাদমূলক কথা বলো না, সমালোচনামূলক কথা বলো না, সঠিক কথা বলো। মুসাকে যেমন কষ্ট দিয়েছিল সেরকম কাউকে কষ্ট দিও না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুসাকে দোয়া দিয়ে বলছেন, তাকে আল্লাহ রহম করুক, আমার থেকেও বেশি তাকে কষ্ট দেওয়া হয়েছিল। এই কথার ফলে যে আমার সমালোচনা করছে অথচ আমি কেন করছি এটা জানছে না। যখন গনিমতের মাল যাকাত কাউকে দেওয়া হয় কোন মানুষের মনকে আকৃষ্ট করার জন্য, এদেরকে দিলে পরে কি হবে? ইসলামের ইসলামের স্বার্থ আছে, বৃহত্তর স্বার্থ রক্ষার জন্য আল্লাহ নবী করেছিলেন, সেটা তুমি বুঝতে না পারলে তোমার দোষ। চামচিকে যদি দিনের বেলা দেখতে না পায় তো কি সূর্যের দোষ? চামচিকা যাকে, চামচিকা জানেন তো, বাদুর চামচিকা, তারা দিনের বেলা দেখতে পায় না, যে দিনের বেলা দেখতে না পায় তো সূর্যের দোষ না চামচিকার? নিজের দোষ, তুমি নিজের দোষ নিজে বুঝতে পারো না, তাহলে কেন সমালোচনা করো? বড় মানুষের সমালোচনা করা এমনি সঠিক না, ভালো জেনে শুনে তারপর সমালোচনা করতে হয়। যিনি বড় আবার তার বড় কে, কোন বড়, যার ভুল হওয়া সম্ভবই না। দুনিয়ার ব্যাপার আলাদা, দুনিয়ার ব্যাপারে আল্লাহ নবীর ভুল হতে পারে, চাষ কিভাবে করতে হবে ভুল হতে পারে, তাই না? কিন্তু দিনের ব্যাপারে আল্লাহর নবী কিভাবে কাকে দেবেন দিন বন্টন, দিনের ব্যাপারে আল্লাহ নবীর ভুল হতেই পারে না, তিনি ওহির মাধ্যমে তার যেহেতু তার ভুল সংশোধন করার কি আছে, ব্যবস্থা আছে, যোগাযোগ ব্যবস্থা আছে, আর তুমি তার সমালোচনা করছো এইভাবে, আল্লাহ সন্তুষ্টি কামনা করা হয়নি, এটা ইনসাফ হলো না, আমাদেরকে না দিয়ে ওদেরকে দিল, তুমি নিজের স্বার্থটা দেখছ। আল্লাহর নবী বড় কষ্ট পেলেন, অথচ আল্লাহর নবী কি করলেন, ধৈর্য ধরলেন। এখান থেকে উদ্দেশ্যটা কি, ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরলেন। অন্য হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, ইজা আরাদাল্লাহু বিআবদিহিল খায়র আজ্জালা লাহুল উকুবাতা ফিদ দুনিয়া। বান্দা যখন, আল্লাহ যখন কোন বান্দার মঙ্গল চান, তখন তার পাপের শাস্তি দুনিয়াতেই সত্তর দিয়ে দেন। আমরা মনে করি কি শাস্তি যা হবে আখেরাতেই হবে, তাই না? এখন যদি ভালো এটাই ভালো, কিন্তু যদি শাস্তিটা দুনিয়াতে হয়ে যায় সেটাই ভালো। কেন? যেহেতু দুনিয়ার আজাব কম, আখেরাতের আজাবের তুলনায় অনেক হালকা। ওই যে মহিলা, যে মহিলাকে তার স্বামী তার বিরুদ্ধে অভিযোগ নিয়ে এসে বলল যে আল্লাহ রসুল, আমি দেখেছি আমার স্ত্রী অমুকের সঙ্গে ব্যভিচার করেছে। তখন মহিলা অস্বীকার করছে, এবার স্বামী নিজের চোখে দেখেছে, চারজন সাক্ষী নিয়ে এসো, বল হুজুর আমার সাক্ষী নেই, তবে আমি যা দেখেছি সত্য। আর মহিলা অস্বীকার করছে, এবার কি হবে বলুন তো বিচার, কত বড় সর্বনাশ। মহিলা অস্বীকার করছে যে স্বামী মিথ্যাবাদী, আর পুরুষ বলছে, স্বামী বলছে যে না আমি সত্যবাদী, মহিলা মিথ্যাবাদী নি, ও মিথ্যা বলছে, আমি নিজের চোখে দেখেছি। এটা ভারী সমস্যা, স্বামী স্ত্রীর মাঝে ব্যাপার, তখন কোথায় চারজন সাক্ষী পাবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই একটা নতুন ব্যবস্থা আল্লাহর তরফ থেকে এলো, সেটা হচ্ছে কি, তার নাম হচ্ছে লিআন, মুলাআনা, লিআন। যখন কোন সাক্ষী নেই, ঠিক আছে দুজনেই বলছে আমি সত্যবাদী, চলো কসম খাও, কবার কসম খেতে হয়, পাঁচবার, পাঁচবার কসম খেতে হয়। স্বামী বলবে যে আল্লাহর কসম, আমি আমার স্ত্রীকে অমুকের সঙ্গে ব্যভিচার করতে দেখেছি। পঞ্চমবারে বলবে আল্লাহর কসম, আমি আমার স্ত্রীকে ব্যভিচার করতে দেখেছি, যদি আমি মিথ্যাবাদী হই তো আমার উপরে আল্লাহর গজব হোক। এইভাবে মহিলাকে বলতে বলা হলো, মহিলাও এই কাছে একই কথা বলল। পঞ্চমবারে দেখো, শোনো মহিলা, শোনো, দুনিয়ার শাস্তি হালকা। দুনিয়ার শাস্তি কি হতো, কি হতো শাস্তিটা? যদি মহিলা সত্য কথা বলে বা ব্যভিচার করেছি বলে স্বীকার করে নেয়, তো শাস্তিটা কি, বিবাহিত মহিলা, স্বামী আছে, তাকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে তাকে কি করে পাথর ছুঁড়ে মেরে ফেলা হবে। তবুও আখেরাতের যে শাস্তি আগুনের ভিতরে, ওই আগুনের চুল্লিতে ওঠানামা ইত্যাদি, তার থেকে তো হালকা। মহিলা শোনো, আল্লাহকে ভয় করো, জেনে রেখো আখেরাতের আজাব দুনিয়ার আখেরাতের আজাবের তুলনায় দুনিয়ার আজাব হালকা। সত্য কথা বলো, কিন্তু সে সত্য কথা বলে যখন, মানে আগে থেকেই প্রস্তুত আছে, সে বলল একই কথা যে আমি যদি মিথ্যাবাদী হই তাহলে আমার উপরে আল্লাহ গজব হোক। ফয়সালা হলো কিছু, কিছুই ফয়সালা হলো না। আল্লাহ নবী গায়ে জানতেন, জানতেন না, যদি জানতেন তাহলে ফয়সালাটা কি হতো, সমস্যা ছিল? আরে মিথ্যা বলছে না, মিথ্যা বলছে, গায়েব জানতেন, গায়েব হওয়া হয়ে যেত, কিন্তু না আল্লাহ নবী গায়েব জানতেন। হ্যাঁ, এইখানে হলোটা কি, স্বামী স্ত্রীর মুলাআনা হয়ে গেল। মুলাআনার হওয়ার সাথে সাথে স্বামী স্ত্রী বন্ধন কি হয়ে যাবে, ছিন্ন হয়ে যাবে, এমন ছিন্ন হবে যে পরবর্তীতে আবার বিয়ে করতে চাইলে ভুল বুঝে বিয়ে করা হবে না, শেষ চিরজীবনের মতো। আল্লাহর গজব দিয়ে ছিন্ন। তারপরে সে মহিলার কিসটা ছিল যে ওর যখন পেটে বাচ্চা আছে, বাচ্চা যখন হবে তখন দেখলি বোঝা যাবে যে বাচ্চাটা কার। দেখা গেল যে হ্যাঁ, সত্যপক্ষে সে ব্যভিচারের বাচ্চা ছিল, যে আলাদা কথা। এখানে বলছিলাম এটা কি, যে আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন, মহিলাটাকে বললেন যে আখেরাতের আজাবের তুলনায় দুনিয়ার আজাবটা হালকা। ওয়া ইজা আরাদাল্লাহু বিআবদিহি শার, যখন আল্লাহ তাআলা কোন বান্দার প্রতি অমঙ্গল চান, তখন আমসাকা আনহু বিযামবিহি হাত্তা ইওয়াফিয়া বিহি ইয়াউমাল কিয়ামা, তখন তার গুনাহের শাস্তি দুনিয়াতে না দিয়ে কিয়ামত পর্যন্ত পিছিয়ে দিয়ে কিয়ামতের শায়েস্তা করেন। এটা সেই বান্দার জন্য খারাপই, তাই না? আর জানেন আপনারা যে যে বান্দার জন্য ভালাই হয়, ভালো লোকের শাস্তি হয় কিভাবে? বিভিন্ন ভাবে। ওই যে আল্লাহ তাআলা বলছেন আপনার আত্মীয় স্বজনকে মেরে দিয়ে আপনাকে পরীক্ষা করা হবে, আপনার গুনাহ মাফ করিয়ে দেওয়া হবে, আপনাকে অসুখে বিসুখে ফেলে গুনাহ মাফ করিয়ে দেওয়া হবে, আপনার ফল ফসল ধ্বংস করে দিয়ে, ঘর বাড়ি ধ্বংস করে দিয়ে, বান বন্যা নিয়ে এসে বজ্রপাত আর আগ্নেয়গিরি অথবা ভূমিকম্প অথবা আরো কিছু নিয়ে এসে আপনার সম্পত্তি নষ্ট করে আপনাকে কি করা হবে? পাপ মুক্ত করে নেওয়া হবে। আপনি পাপ মুক্ত হয়ে যখন আখেরাতে যাবেন তখন আখেরাতে আপনার আজাব থাকবে না। এটা হচ্ছে আল্লাহ কল্যাণ চাওয়া। কিন্তু আমরা অনেক সময় এইসব বিপদ আপদকে কি মনে করি, যে নিশ্চয়ই আমি কোনো পাপী এই জন্যে, বা আল্লাহ তাআলা আমাকে ভালোবাসেন না বলে আমাকে বিপদ দিচ্ছেন, তাই না? আল্লাহ তাআলা ভালোবাসার দলিল নয় যে মানুষের কোন বিপদ আপদ আসে না সে দেখে আল্লাহ তাআলা ভালোবাসার দলিল না। তাহলে কাফেরদের তো কাফের আল্লাহ সমস্ত কাফেরকে আল্লাহ ভালোবাসেন, অনেক কাফেরকে আল্লাহ ভালোবাসেন যাতে কোনো বিপদ আপদই হয় না। আর মুসলমানদের মনে করা উচিত নয় যে আল্লাহ আমাকে ভালোবাসেন না আর তার জন্যই বিপদ দিচ্ছেন। বরং এটাই ভাবতে হবে, যখন সে জানবে যে আমি কোনো পাপ করি না, আল্লাহর ইবাদত করে যাচ্ছি, তার মনে অভিযোগ থাকবে না, সে জানবে যে আল্লাহ আমাকে ভালোবাসেন বলেই বিপদগ্রস্ত করছেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না ইযামাল জাযাই মা ইযামিল বালা, বালা মুসিবত যত বড় হবে সওয়াব তত বড় হবে। জানার কথা, ওজনে মাল যত বেশি দেবেন তত আমি টাকা বেশি দেবো, তাই না? যত আপনার বালা মুসিবত বেশি হবে তত তার সওয়াব বেশি হবে। আল্লাহ তাআলা যখন কোন জাতিকে ভালোবাসেন তখন বিপদগ্রস্ত করেন। দেখেন, ভালোবাসা বিপদগ্রস্ত হওয়াটাই হচ্ছে ভালোবাসার দলিল। তবে হ্যাঁ, ফামান রাদিয়া ফালাহুর রিদা ওয়ামান সাখিতা ফালাহুস সখত। এবারে বালা মুসিবত আসার পর যে ব্যক্তি সন্তুষ্ট থাকলো আল্লাহর তকদির নিয়ে, আল্লাহর এই বালা মুসিবত নিয়ে ধৈর্য ধরল এবং সওয়াবের আশা করল, তার জন্য রয়েছে সন্তুষ্টি আল্লাহ। আর যে ব্যক্তি অসন্তোষ হলো, অসন্তুষ্ট হলো, অসন্তোষ প্রকাশ করলো, নাখুশ হলো যে কেন আল্লাহ আমাকে দিল, আমি কি পাপ করলাম, হ্যাঁ এত লোকের সব রয়েছে আমার কেন গেল, আমারই কি দোষ ছিল, অন্যায় হলে, নানা রকম কথা বলে অভিযোগ করে এবং ক্ষোভ প্রকাশ করে, তার জন্যই রয়েছে আল্লাহর ক্ষোভ, আল্লাহর অসন্তুষ্টি। সুতরাং বালা মুসিবত এলে আমাদের কি করা উচিত? ধৈর্য ধরা উচিত। যত বড় আপনি লোক হবেন তত বড় আপনার বালা হবে। অন্য কোন হাদিসে আছে যে যে যত বড় মুমিন হবে, যার যত ঈমান বড় পোক্তা হবে, তার বালা মুসিবত তত বেশি হবে। এই জন্য সব থেকে বেশি বালা মুসিবত কাদের হয়েছে? নবীদের। নবীদের তুলনায় কারো বালা মুসিবত সাধারণ মানুষের হয় না, কারণ তাদের ঈমান হচ্ছে সব থেকে বড়, আর তার জন্য তাদের বালা মুসিবত সব থেকে বড়। এবারে যে হাদিসটা আছে লম্বা, ইনশাআল্লাহ আগামী দর্শে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা বালা মুসিবতে ধৈর্য ধারণ করতে পারি, ঠিক আছে? আর খবরদার, চাই বালা মুসিবত আসার আগে ধৈর্য চাইবেন না, বরং বালা মুসিবত এলে ধৈর্য চাইবেন। বেঁচে যাবেন সেটার গ্যারান্টি কোথায় রয়েছে? সুতরাং এই কথা বলা ভুল যে মরে গেলেই বেঁচে যাবে, বরং মরে গেলেই তাকে হিসাব লাগবে। আর হয়তো বা এমন হতে পারে যে যে এই জীবনে যে কষ্টটা পাচ্ছে তার থেকেও বেশি কষ্ট মারা যাওয়ার পরে পাবে। সুতরাং আগে সুযোগ নিতে হবে, জীবন যতক্ষণ বেঁচে আছি, অসুস্থ অবস্থায় আছি, কষ্টের অবস্থায় আছি, আল্লাহর কাছে ধৈর্য ধরে আল্লাহর কাছে চেয়ে নিতে হবে স্বভাব। আর যত গোনা, যত কষ্ট পাবে তত গোনা ঝরবে, এতে তার মঙ্গল আছে। সুতরাং যতদিন থাকবে ততদিন ব্যবহার করে নিতে হবে আল্লাহর ইবাদতে, কিছু হোক আর না হোক, তার যতই কষ্ট হোক আল্লাহর ইবাদত তো করবে, আর যত ইবাদত করবে তার দরজা তত উঁচু হবে, বুলন্দ হবে, উচ্চ হবে, কেয়ামতের দিনে তার বেহেশত তত ভালো হবে। সুতরাং যত যাবৎ বাঁচি তাবৎ আল্লাহর ইবাদত করে আরো বেশি বেশি করে নেক আমল করব, এটাই হবে আমাদের আশা আর এটাই হবে আমাদের উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন ওয়া